السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. امرا آلوچنا করছিলাম কোরআন মাজিদের কিছু মাহাত্ম্য, যারা কোরআন এখনো পর্যন্ত শেখেননি তাদের জন্য, যারা আল্লাহর কিতাবকে এখনো পর্যন্ত পড়তে জানেন না তাদের জন্য, বিশেষ করে কোরআন মর্যাদা, কোরআনের মর্যাদা কি সেটা আপনাদের মনে প্রতিষ্ঠা করার জন্যই আমার এই প্রয়াস। আশা করি আপনারা শুনে নিজের ভিতরে উৎসাহ আনবেন, উদ্বুদ্ধ হবেন, অনুপ্রাণিত হবেন শেখার জন্য। এই কিতাবের দুটি আয়াত দুটি উটনি অপেক্ষা শ্রেষ্ঠ। তার মানে আরবের শ্রেষ্ঠ সম্পদ ছিল তখন কি উটনি, উট না, উট আর উটনি দুটো পার্থক্য আছে না? উটনি দুধ দেয়, উট দুধ দেয় না। তো এই উটনি থাকলে সেখান থেকে মানে পরিবারের খাবার আসবে। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার উদাহরণের সাথে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, তোমরা বলো উটনি চাও না চাও না, সবাই বলবে হ্যাঁ চাই, কিন্তু যখন বলবে একটা উটনি একটা কোরআনের আয়াতের মতো, তখন বলে ও, তাই না? তার মানে মানুষ সাধারণত দুনিয়ার সম্পদের উপরে আখেরাতে সেই সম্পদকে অনুমান করতে পারে না, ভাবে কি অনেক দূর, অনেক দূর। নগদ যা পাও হাত পেতে নাও, দূরের খাতা শূন্য থাক, দূর আওয়াজের লাভ কি শুনে মাঝখানে যে বেজায় ফাঁক, মানে দূর তো নাকি, অনেক নাকি, হয়তো মেবি, এই যে এক একটা মানুষের ভিতরে যে সন্দেহ আছে। দুনিয়ার উটনি লাভ করতে সবাই চাইবে, কিন্তু আখেরাতের সেই লাভকে অনেকে প্রাধান্য দেবেন। আপনারা হয়তো বলবেন হুজুর আপনি তো শুরু করেছেন এই যে দিতে, হ্যাঁ এই তো ১০ রিয়ালের একটা পুরস্কার নেওয়ার জন্য হয়তো অনেকে আসে। আখেরাতের যে পুরস্কার আছে সেই পুরস্কারের জন্য কি আসে? আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দেবেন অবশ্যই আসবেন। তবে কিয়াস করা যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমান করেছেন এবং এই দুনিয়ার সম্পদকে মানুষের মনে লোভ দেওয়ার জন্য তিনি বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম বলেছেন। যেমন সামান্য একটা উদাহরণ নেন, ফজরের ফরজ নামাজের আগে দুরাকাত সুন্নত আছে। এই দুরাকাত সুন্নতের মূল্য জানেন? হ্যাঁ, পৃথিবীর কত সম্পদ আছে, সোনা দানা, তারপরে আপনার রূপো থেকে নিয়ে প্ল্যাটিনাম থেকে নিয়ে পেট্রোল থেকে নিয়ে কয়লা থেকে নিয়ে যত রকমের ধাতু এই পৃথিবীতে আছে, যত রকমের সম্পদ পৃথিবীতে আছে, সমস্ত কিছু ব্যয় করলেও এই দুরাকাত নামাজের তুল্য হবে না, তুলনা হবে না। কিন্তু মানুষ কি প্রাধান্য দেয়? মানুষ কি বোঝে? এটা বোঝে না। অ্যালার্মটা এমন সময় লাগাবে, ঠিক গিয়ে জামাতে জানাবো, সুন্নত তো পরে পরে না হবে, সমস্যা কি? যদি কেউ ইচ্ছা করে সুন্নতটা ত্যাগ করে সে কি সব পাবে? না। হ্যাঁ, যার চেষ্টা ছিল কিন্তু বাই চান্স বাথরুমে দেরি হয়ে গেল কি অন্য সমস্যা হলো, তখন বেচারি এসে আর সুন্নতটা পড়তে পারল না, তাকে বলা যাবে তুমি পাবে, পরে কাজা করে নাও। কিন্তু যদি কেউ ইচ্ছা করে ঘুম ছাড়ব না বা ঘুম নষ্ট করব না বলে ঠিক টাইমে এসে জামাতে খাড়া হলো, তারপরে সুন্নতটা পড়ল তো পড়ল কাজা, না হয় তো গিয়ে আবার শুয়ে পড়ল গারগুঞ্জে, নিশ্চয়ই সে অনুধাবন করতে পারে নিজের মূল্য কত। খায়রুম মিনাদ দুনিয়া ওমা ফিহা, দুনিয়া এবং তার মধ্যে যা কিছু আছে তার থেকেও শ্রেষ্ঠ হল ফজরের আগে দুই রাকাত সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আইয়ুকুম ইউহিব্বু আন ইয়াগদুয়া কুল্লা ইয়াউমিন ইলা বাতহান আও ইলা আকিক, তোমাদের মধ্যে কে চায় যে বাতহান অথবা আকিক, আপনার দুটো ওয়াদির নাম মদিনার, আপনারা আকিক বুঝতে পারবেন, আপনি মদিনা থেকে যখন বের হন কিংবা মদিনা যখন ঢোকেন তখন মিকাতের মসজিদ আছে না, ওই মিকাতের মসজিদটা আকিক ওয়াদির উপরে। তো মদিনা থেকে আকিক গে ফায়াতি মিনহু বিনা কাতাইনি কুমা ওয়াইনি ফি গাইরি ইসমিন ওয়ালা কাতিই রাহিম, সেখানে গিয়ে দুটো হৃষ্টপুষ্ট উটনি নিয়ে আসবে, আর তাতে কোনো গোনা হবে না, মানে সেটা চুরিও হবে না আর কারোর সঙ্গে আত্মীয়তার বন্ধন ছেদনও হবে না। তার মানে কি, এ ব্যাপারে তোমার ওটা ফ্রি, তোমার জন্য ছাড়া আছে, কে চাও না বলো? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ নুহিব্বু যালিক, প্রত্যেকেই নিয়ে আমরা পছন্দ করব, উটনি ছাড়া আছে সেখান থেকে ধরে আনবো, কে চায় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আফালা ইয়াগদু আহাদুকুম ইলাল মাসজিদি ফায়ালামা আও ইয়াকরা আয়াতাইন মিন কিতাবিল্লাহি আজ ওয়াজাল, তোমাদের মধ্যে কেউ যদি মসজিদে এসে দুটি আয়াত শিক্ষা করে অথবা পড়ে, শিক্ষা করে অথবা পড়ে, তাহলে খাইরুল্লাহু মিন্না কাতাইনি, তার জন্য এই দুটি আয়াত ওই দুটো উটনি অপেক্ষা শ্রেষ্ঠ। মসজিদে এসে দুটো আয়াত পড়বেন, দুটো আয়াত শিখবেন। ওয়া সালাসুন খাইরুল্লাহু মিন সালাস, তিনটে আয়াত তিনটে উটনি অপেক্ষা শ্রেষ্ঠ। আরবাউন খাইরুল্লাহু মিন আরবা, চারটি আয়াত চারটি উটনি অপেক্ষা উত্তম। অমিন আদা দেহিন্না মিন আল ইবিল, এইভাবে আপনি সংখ্যা বাড়িয়ে যান, যত আয়াত আপনি শিখতে পারবেন এই আয়াত শ্রেষ্ঠ হচ্ছে কিসের থেকে, উটনি থেকে। নামাজের মধ্যে তিনটি আয়াত পাঠ করা তিনটি বড় বড় হৃষ্টপুষ্ট গাভীন উষ্ট্রী অপেক্ষা উত্তম। এটা হলো শুধু পড়া, ওটা কি নামাজে পড়া, নামাজের মধ্যে কি পাবেন, গাভীন উটনি পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আইহিব্বু আহাদুকুম ইযা রাজা ইলা আহলিহি আন ইয়াজিদা ফীহি সালাসা খলিফাতিন ইযামিন সিমান, তোমাদের মধ্যে এটা কেউ পছন্দ করে কি যখন সে বাড়িতে ফিরে যাবে তখন তিন তিনটে হৃষ্টপুষ্ট গাভীন উটনি ঘরে পাবে? আমরা বললাম নাম, হ্যাঁ যে সবাই পছন্দ করবে। কালা ফাসালাসু আয়াতিন ইয়াকরাউ বিহিন্না আহাদুকুম ফি সালাতিহি খাইরুল্লাহু মিন সালাসি খলিফাতিন ইযামিন সিমান, তোমাদের কেউ তিনটে আয়াত যদি নামাজে পড়ে, তার মানে বোঝা গেল নামাজে কমসে কম কয়টা আয়াত পড়তে হবে, তিনটে, তাই না? আর বড় আয়াত হলে সমস্যা নেই, ছোট ছোট আয়াত হলে তিনটে আয়াত পড়তে হবে। তোমাদের নামাজের তিনটে আয়াত পাঠ করা তিনটে হৃষ্টপুষ্ট গাভীর নুটনির অপেক্ষা বেশি উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কারা আশরা আয়াতিন ফি লাইলা, যে ব্যক্তি এক রাতে দশটি আয়াত পাঠ করবে কুতিবা লাহু কিনতার, তার জন্য কিনতার সওয়াব লিখা হবে। আল কিনতার খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, কিনতার পরিমাণ কি, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ওই যে ফজরের না সুন্নতের মতো, দুনিয়া এবং তার সমস্ত সম্পদ থেকেও শ্রেষ্ঠ। যখনই কোন জনগোষ্ঠী আল্লাহর গৃহসমূহের কোন গৃহে, তার মানে মসজিদে সমবেত হয়ে আল্লাহর এই কিতাব তেলাওয়াত করে, আপোষে পঠন পাঠন করে, শিক্ষা দেয়, শিক্ষা নেয়, আপোষে অধ্যয়ন করে, তখনই তাদের উপর কি বর্ষিত হয়, প্রশান্তি বর্ষিত হয়, প্রশান্তি বর্ষণ হয়। ওয়ামাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, এই মসজিদে কি অবতীর্ণ হয়, প্রশান্তি অবতীর্ণ হয়। ওয়া গাশিয়াত হুমুর রাহমা, তাদেরকে রহমত আচ্ছন্ন করে ফেলে। ওয়া হাফফাত হুমুল মালাইকা, ফেরেশতাবর্গ পরিবেষ্টন করে ফেলে, এই মসজিদকে ফেরেশতারা পরিবেষ্টন করে ফেলেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, আর আল্লাহ তাআলা তার নিকটবর্তী ফেরেশতাবর্গের নিকট তাদের কথা উল্লেখ করেন, কাদের কথা, যারা এই মসজিদে বসে আল্লাহর কিতাব পঠন পাঠন অধ্যয়ন করে। এ হচ্ছে আল্লাহর কিতাব, যারা এখনো পর্যন্ত শেখেননি তাদের জন্য এই অনুপ্রেরণা যাতে করে তারা শিখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ কে, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে নিজে কোরআন শিখে অপরকে শেখায়। এখানে শেখায় এবং শেখানো দুটোই মাহাত্ম্য রয়েছে, দুটোই গুরুত্ব আছে। তুমি কোরআন শিখনি, শেখো, তুমি হলে শ্রেষ্ঠ ব্যক্তি যদি তুমি কোরআন শিখো আর যদি শেখাও। কোরআনের শুদ্ধ পাঠকারী ও পানির মতো হিফজকারী, গড়গড় গড়গড় করে শুনিয়ে দেবে, আপনি যারা তারাবি পড়ে দেখেন আপনার কিভাবে কোরআন পড়ে, পানির মতো প্লেন পড়ে যায়। হাফেজ মহাসম্মানিত পুত ও চরিত্র লিপিকার ফেরিস্তাবর্গের সঙ্গী হবে। লিপিকার ফেরিস্তা কোথায় আছে, আপনার সাথে আছে না নেই? প্রত্যেকের সাথে লিপিকার ফেরিস্তা আছে, তাই না? কেরামান কাতেবিন, তারা আপনার পুণ্য লিখেন এবং পাপ লিখেন। যদি কেউ পাকা হাফেজ হয় কোরআনের, তো সেই হাফেজ সাহেবের সঙ্গ কার সাথে, আল্লাহ আকবার। এই কেরামান কাতিবিন লিপিকার ফেরেশতাবর্গের সঙ্গী। আর যে ব্যক্তি পাকা হিজ না থাকার কারণে কোরআন পাঠে এই ভুলে যায়, আবার ধরে করে, পড়তে কষ্টবোধ করে, তার জন্য রয়েছে দুটি স্বভাব, একটি তেলাওয়াত ও দ্বিতীয়টি কষ্টের দরুন। এই জন্য যাদেরকে বলছি, যারা বলেন যে কোরআন হুজুর মুখ থেকে বেরোয় না, চেষ্টা করেছেন, চেষ্টা করেন, আপনার মুখ থেকে বের হচ্ছে না, আ ও তা তু যাই হচ্ছে, আপনি যে কষ্ট করছেন এই কষ্টের জন্য আলাদা একটা স্বভাব পাবেন, চেষ্টা তো করছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মাহিরু বিল কোরআনি মা সাফারাতিল কিরামিল বারারা والذي يقرا القران ويتتعتع فيه يتتعتع بيرিচ্ছেন না, কোরআনটা সঠিকভাবে উচ্চারণ করতে পারছে না, আইনের উচ্চারণ হয় না, হায়ের উচ্চারণ হয় না, পায়ের উচ্চারণ হয় না, ওয়া জাল পাঁচ রকমের জ আছে তাই না, জয়ের উচ্চারণ হয় না, চেষ্টা করছে বেচারি, খুব চেষ্টা করছে, পড়ছে, তার জন্য ডবল সওয়াব। ওয়া হুয়া আলাইহি শাক শাক কুল্লাহুম আছে, তার উপরে কঠিন উচ্চারণ করা, লাহু আজরান, তার জন্য ডবল সওয়াব। এই জন্য চেষ্টা করুন, কষ্ট হলে আপনার সেই কষ্ট বৃথা যাবে না, তাতেও সওয়াব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, আল্লাহ তাআলার দুনিয়ার বুকে আহল আছে, আহল মানে আল্লাহওয়ালা, আহল আহল মানে কি, আহলে কোরআন মানে কোরআন আল্লাহ, আহলে হাদিস মানে হাদিস ওয়ালা, আহলে কিতাব মানে কিতাব ওয়ালা, আহল মানে কি ওয়ালা, তো আল্লাহ তাআলার ওয়ালা আছে মানে আল্লাহ ওয়ালা আছে। ফাকিলা মান আহলুল্লাহ মিনহুম, আহলুল্লাহ কারা, বললেন আহলুল কোরআনি হুম আহলুল্লাহ, যারা কোরআন ওয়ালা তারাই হচ্ছেন আল্লাহ ওয়ালা, আল্লাহ আকবার। তাহলে কোরআন যদি আপনার সাথে থাকে, আপনি কোরআন পড়তে পারেন, কোরআন হিফজ করেছেন, কোরআনের হাফেজ, তিনি হচ্ছেন আল্লাহ ওয়ালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়েছেন, মাসালুল মুমিনাল্লাযী ইয়াকরাউল কোরআন মাসালুল উতরুজ্জা, তোমাদের মধ্যে যে মোমেন, সে মোমেন যে মোমেন কোরআন পাঠ করে, তার উদাহরণ হল বাতাবি লেবুর মতো। উতরুজ্জা দেখেছেন, এখানে অনেক রকম আছে, কোন বেশি টক থাকে, কষা থাকে, কিন্তু মোটামুটি ভালো পাকা হলে পরে খেতে খুব ভালো লাগে। উতরুজ্জার বাতাবি লেবু, আপনারা জানি না কি বলেন, এখানে দেখেছেন বড় বড় লেবুগুলো, জম্বুরা, এটাকে তুরুঞ্জা বলে, তুরুঞ্জা বলে, উতরুজ্জাও বলে। তো এই জিনিসটার সঙ্গে উদাহরণ দিয়ে বলছেন যে মোমেন যে কোরআন পড়ে, তার উদাহরণ ওইটা কি, রিহুহা তাইয়িব, আহ সেন খুব ভালো, ওয়া তাআমুহা তাইয়িব, খেতেও ভালো, তাহলে সুগন্ধ ভালো, খেতেও ভালো। ওয়া মাসালুল মুমিনাল্লাযী লা ইয়াকরাউল কোরআন কামাসালিত তামরাহ লা রিহা লাহা ওয়া তাআমুহা হালু, যে মোমেন কোরআন পড়ে না, তার উদাহরণ হল খেজুরের মতো। হ্যাঁ মোমেন তো এই হিসাবে, তার মিষ্টতা আছে কিন্তু সুগন্ধ নেই, সৌরভ নেই। যে মোমেন, মোমেন মিষ্টি হবেই কিন্তু খেজুরের মতো, তার সুগন্ধি নেই, খেজুর দেখবেন নাকে নিয়ে কোন সুগন্ধি নেই। আর উমাসালুল মুনাফিকাল্লাযী ইয়াকরাউল কোরআন কামাসালির রাইহানা রিহুহা তাইয়িবুন তাইয়িবুন ওয়া তাআমুহা মুর, আর যে মুনাফিক কোরআন পড়ে, মুনাফিক আসলে কাফের তাই না, মোনাফেক কোরআন পড়লে তার উদাহরণ হল তুলসী গাছের মতো। তুলসী গাছ দেখেছেন, তুলসী গাছ জানেন আপনারা, এখানে যাকে রায়হান বলা হয়, কোন কোন জায়গায় লাগানো থাকে পাতাটা দেখেছেন কি, সেন্ট পাতা, মাসরি, আর আমাদের আমাদের দেশে হিন্দুরা গাছের পূজা করে তাই না, হ্যাঁ ওই গাছের পূজা করে। তো তুলসী গাছ এখানে রায়হান বলা হয়, এই রায়হান হচ্ছে আপনি সেন্ট, এত সুন্দর সেন্ট, রুমে রেখে রাখবেন রুম সেন্ট হয়ে যাবে, গাড়িতে রাখবেন গাড়ি সেন্ট হয়ে যাবে, মানে সুগন্ধ হয়ে যাবে। তো এই সুগন্ধি সুগন্ধময় গাছের মতো কিন্তু খেতে গেলে তেতো, কারণ কাফের আসলে তেতো, তা যদিও সুন্দর ব্যবহার থাকে, আখলাক চরিত্র থাকে, তেতো সে। ওয়া মাসালুল মুনাফিকাল্লাযী লা ইয়াকরাউল কোরআন, এবার এমনও মুনাফিক আছে যে মুনাফিক আর কোরআনও পড়ে না, তার উদাহরণ কি, কামাসালিল হানজালা লাইসা লাহা রিহুন ওয়া তাআমুহা মুর, এই হানজালার বাংলা বলতে পারবো না, হানজালা কাকে বলে, হানজাল ফল, যারা মাজরায় কাজ করেন, যারা মরুভূমিতে ঘোরাফেরা করেন, তারা দেখেছেন গোল গোল আপনার তরমুজ, গোল তরমুজ দেখেছেন, গোল তরমুজ খুব বড় হয় কিন্তু এটা হয় এই টুকু টুকু ছোট ছোট বলের মতো, দেখেছেন মরুভূমিতে, লতি লতি গাছ হয় আর ছোট ছোট ফল হয়, ঠিক খানিকটা আলু ফলের মতো। আলুর ফল দেখেছেন আপনারা? তা আলু ফল ছোট হয়, এটা একটু বড় হয়। আলু ফল দেখেছেন না? দেখেনি? আলুরও ফল হয়। তো সেই ফলের মতো হানজাল যেটাকে বলে, খেরা না, খেরা হচ্ছে লম্বা, এটা হচ্ছে গোল, এটা হচ্ছে গোল, খেরার মতো না, খেরার সাথে, খেরাটা তো অন্য জিনিস, ওটা তো খাওয়া হয়, কিন্তু এটা এত তেতো, এত তেতো যে আপনি মুখে নিতে পারবেন না। আমি সাম্প্রতিক শুনলাম যে যাদের সুগার হয়েছে তারা যদি নিয়মিত এই হানজালটা খায় সুগার কমে যাবে। এর হানজালে যে লুপ যাকে বলে, মানে শ্বাসটা আর কি, যদি কেউ জুস বানিয়ে খায় তো সুগার কমবে, আর বীজটাও নাকি বেশি উপকারী। তো হানজাল, হানজালে আরবেই আছে এবং আরবেই এটা পাওয়া যায় মরুভূমিতে, একে বলা হয় হানজাল, হানজালা। যাই হোক, তো এই মুনাফেক যে কোরআন পড়ে না সে হলো হানজালার মতো, এমনিতেই তেতো আর আবার সুগন্ধ নেই, কিচ্ছু নেই। যাই হোক, এখানে আমাদের উদ্দেশ্য হলো যে ব্যক্তি মুমিন হবে তার কোরআন পাঠকারী মুমিন হবে, তার সুগন্ধ যেমন, সৌরভ যেমন এবং তার মিষ্টতাও তেমন, তার মানে গন্ধ ও মিষ্টি একসঙ্গে থাকবে সেই মুমিনের যে কোরআন তেলাওয়াত করবে। বেশ, কেয়ামতের দিনে কি হবে শুনি। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াজিল কোরআন ইয়াউমাল কিয়ামা, কেয়ামতের দিনে কোরআন আসবে। দেখছেন, কোরআন হাঁটতে চলে আসবে কোরআন। আর কেয়ামতের দিনে বহু কিছুই আসবে, আপনার কবরই আপনার আমল আসবে, তাই না? আপনার আমলকে আকৃতি দান করা হবে, কিসের? একজন মানুষের মতো চলে আসছে, সুন্দর চেহারা বিশিষ্ট, বলবে এ তুমি কে, তোমার চেহারা যে সুসংবাদ বহন করছে, আমি তোমার আসেই নেক আমল। আর কাফেরের কাছে, মুনাফেকের কাছে, এই খারাপ নোংরা চেহারা বিশিষ্ট, খারাপ চেহারা বিশিষ্ট, বিভৎস চেহারা বিশিষ্ট লোক আসবে, তুমি কে, তোমার চেহারা যেন দুঃসংবাদ বহন করছো, কেন আমি তোমার সেই বদ আমল দুনিয়াতে করতে না? তো আমলকে রূপদান করা হবে আর আমলকে ওজন করা হবে কেমন, তাই না? তেমনি এখানে কোরআনকে রূপদান করা হবে, আর কোরআন আসবে কেয়ামতের দিনে, ফায়াকুল ইয়া রব, এসে বলবে হে আমার রব হুল্লাহ, তুমি এই বান্দাকে অলঙ্কৃত করো। কোন বান্দাকে? কোরআন পাঠকারী বান্দাকে। ফায়ুল বাসু তাজুল কারামা, তখন সেই বান্দাকে সম্মানের মুকুট পরানো হবে। এখানে হাফেজ সাহেব একটা হাদিস বলে রাখি, যা অনেক সময় অনেক বলে, যে যদি কেউ হাফেজ হয় তো তার মা বাবাকে কেয়ামতে তাজ পরানো হবে, যে তাজ উজ্জ্বল করবে ইত্যাদি। এই হাদিসটা সহি না, এই হাদিস সহি না, কিন্তু এই হাদিস সহি যেখানে কোরআন এসে বলবে আল্লাহ তুমি এই বান্দার মাথায় মুকুট পরিয়ে দাও, তখন কিসের মুকুট পরানো হবে? সম্মানের মুকুট পরানো হবে। সুম্মায়া কুল ইয়া রাব্বি জিদহু, আল্লাহ আরো বেশি দাও, ফায়ুল বাসু হুল্লাতুল কারামা, তখন তাকে সম্মানের পোশাক পরানো হবে। সে পোশাক তো আপনি কল্পনা করতে পারবেন না, এত সুন্দর, এত দামি, আল্লাহ একে পোশাক পরাও, তখন তাকে হুল্লাতুল কারামা, সম্মানের পোশাক পরানো হবে। হুল্লা বলা হয় উপর এবং নিচে সমস্ত পোশাক আর কি, শুধু উপরটা না, শুধু নিচেটাও না, দুটোকে দুটো একসঙ্গে হলে সেটা হুল্লা হয়। সুম্মা ইয়াকুল ইয়া রব ইরদা আনহু, ইয়া আল্লাহ তুমি এর প্রতি রাজি হয়ে যাও, সন্তুষ্ট হয়ে যাও, এর প্রতি সন্তুষ্ট হয়ে যাও। ফায়ারদা আনহু, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। ফায়ুকারালাহু ইকরা ওয়ারকা ওয়া তুজাদু বিকুল্লি আয়াতিন হাসানা, তাকে বলা হবে তুমি পড়তে থাকো আর চড়তে থাকো। কোথায় চড়তে থাকো? মর্যাদায় উন্নীত হতে থাকো, সিঁড়ি ধাপ। জান্নাতে বিভিন্ন ধাপ আছে, তাই না? সবারই ধাপ, সবারই জান্নাত কিন্তু একরকম না। এখানে দেখবেন আপনি হোটেলে গেলে পরে হোটেলে বিভিন্ন রকমের ফ্ল্যাট আছে, তাই না? সব ফ্ল্যাট কি সমান না, আর সব ফ্ল্যাটের ভাড়া একরকমও না। তো আপনি যখন একটা করে আয়াত পড়বেন তত এক নম্বর, দু নম্বর, তিন নম্বর করতে করতে আপনার মর্যাদা আরো সুন্দর, আপনার ফ্ল্যাট, আপনার থাকার জায়গা আরো সুন্দর হতে থাকবে। আর প্রত্যেক আয়াতের বিনিময়ে তার একটা করে সব হবে কেয়ামতে লেখা হবে। এখানেই না, কোরআন তেলাওয়াতকারীকে বলা হবে ইউকালুল সাহেবুল কোরআন ইকরা ওয়ারকি, তুমি পড়ো এবং চড়ো, পড়তে থাকো এবং চড়তে থাকো, মর্যাদায় উন্নীত হতে থাকো। রাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, আর ঠিক সেই সঠিকভাবে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করো যেমন তুমি দুনিয়াতে কোরআন পড়তে। فَإِنَّ مَنْزِلَتَكَ عِنْدَ آخِرِ آيَةٍ تَقْرَوْهَا তোমার স্থান হবে, তোমার বাসা হবে সর্বশেষ আয়াতে যা তুমি পাঠ করবে। আর যে আয়াতগুলো তুমি পড়বে সর্বশেষ আয়াতে তোমার কি হবে, তোমার মর্যাদা হবে, তোমার স্থান হবে। আর তখন হাফেজ পড়তেই থাকবে, পড়তেই থাকবে আর চড়তেই থাকবে। তাহলে কোরআন শেখার মর্যাদা দেখুন, যে সে তখন বলা হয়েছে হাদিসে সে ছাড়বে না, মানে মর্যাদা বর্ধন দেখে সে পড়তেই থাকবে, একটা পড়বে আবার পড়বে, একটা পড়বে আবার পড়বে, যতক্ষণ না সে সর্বোচ্চ মঞ্জে সর্বসমস্ত শেষ আয়াত সে পাঠ করেছে এবং সর্বোচ্চ মর্যাদায় উন্নীত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউকালু সাহিবুল কোরআন ইয়াউমাল কিয়ামা ইযা দাখাল আল জান্নাহ ইকরা ওয়াসআদ। কিয়ামতে যখন জান্নাতে যাবে তখন জান্নাতে গিয়ে তার মর্যাদা বর্ধন করা হবে, তাকে বলা হবে তুমি কোরআনের আয়াত পড়তে থাকো এবং জান্নাতের এক একটা মর্যাদায় উন্নীত হতে থাকো। ফায়াকরা ওয়া ইয়াসআদু বিকুল্লি আয়াতিন দারাজা হাত্তা ইয়াকরা আখরা শাইমা, এমনকি সে সর্বশেষ আয়াত পাঠ করে শেষ করবে এবং সে সর্বশেষ মর্যাদায় উন্নীত হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কারা মিয়াতা আয়াতিন ফি লাইলা, যে ব্যক্তি এক রাতে একশো আয়াত পাঠ করবে। এবার রাতে কোরআন পড়ার মাহাত্ম, রাতে কোরআন পড়ার মাহাত্ম আছে। আর রাতে কোরআন যদি না পড়ে, যে কোরআন জানে এবং রাতে পড়ে না দিনে আমল করে না, তার শাস্তি জানে না পড়া। হ্যাঁ বাদশাহ, যে কোরআন পড়তে জানে, যে কোরআন মুখস্থ আছে হাফেজ, সে রাতে পড়ে না এবং দিনে আমল করে না, তার শাস্তি কি? তার শাস্তি কি? তার মাথায় পাথর মারা হচ্ছে। কোথায়? জাহান্নামে না, মধ্যজগতে, কবরে। তার মাথায় পাথর মারা হচ্ছে, আর পাথর গড়িয়ে গড়িয়ে যখন সরে যাচ্ছে, ফেরেশতা পাথরটা কুড়িয়ে আনতে আনতে দেখছেন যে আবার মাথা কি হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, আবার মাথায় পাথর মারা হচ্ছে না। দুনিয়ার বুকে তুমি মাথা ভারী করতে কোরআন পড়তে, তাই না? আর আমলও করতে না। অবশ্য অন্য বর্ণনায় আছে, বা একই বর্ণনায় আছে যে ফজরের নামাজ পড়ে না পড়ে ঘুমিয়ে থাকতো, এই জন্য তার মাথা হালকা করা হচ্ছে। তো দুটো শাস্তি হতে পারে দুজনেরই, যে ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে, আর যে কোরআন না পড়ে যে হাফেজ ঘুমিয়ে থাকে এবং দিনে আমলও করে না। সুতরাং এটাও একটা কঠিন ব্যাপার। যে আর মর্যাদার ব্যাপার হলো, যদি একশো আয়াত কেউ পাঠ করে তো কুতিবা লাহু কুনুতু লাইলা, সারা রাত নামাজ পড়ার সমান তা সব হয়ে যাবে। সারা রাত নামাজ পড়ার সমান কি সারা নামাজ পড়তে পারবেন? অসম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় পড়তেন না, বরং এক তৃতীয়াংশ পড়তেন। অবশ্য রমজানের শেষ দশকে তিনি সারা সারা রাত জাগতেন, বাকি সারা রাত নামাজ পড়তেন না। আপনি যদি একশো আয়াত পড়ে নেন, সারা সারা রাত জেগে আপনার নামাজ পড়ার সওয়াব হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ, যে ব্যক্তি এই কোরআনের একটা হরফ পাঠ করবে তার জন্য কটা সওয়াব হবে? একটা সওয়াব হবে। ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা, আর একটা সওয়াবকে দশ গুণে বর্ধিত করা হবে। তার মানে একটা হরফ পাঠ করলে কটা স্বভাব হলো? তাহলে দশটা স্বভাব হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আকুল আলিফ লাম মিম হরফ, তোমরা মনে করো না যে আলিফ লাম মিম একটা হরফ না, পার্থক্য আছে না? যেমন আমাদের বাংলাতে অক্ষর, অক্ষর কাকে বলে, শব্দ কাকে বলে, বাক্য কাকে বলে? অক্ষর যেমন অ ক খ, এ হচ্ছে অক্ষর। আর শব্দ কাকে বলে? যেমন কলম, এটা শব্দ, তাই না? যখন অক্ষর মিলে যেটা শব্দটা হয় অর্থবহ, সেটাকে কি বলা হয়? শব্দ। তারপরে বাক্য কাকে বলে? আমি কলম দ্বারা লিখি, এটা বাক্য হয়ে গেল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বুঝিয়ে দিচ্ছেন যে তোমরা আবার বুঝো না যে আলিফ লাম মিম একটা অক্ষর, একটা শব্দ। আর আলিফ লাম মিমে কটা অক্ষর আছে? তিনখানা অক্ষর আছে। আলা আকুল আলিফ লাম মিম হারফ, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ, বরং আলিফ লাম মিমের মধ্যে আলিফ হচ্ছে একটা অক্ষর, লাম হচ্ছে একটা অক্ষর, মিম একটা অক্ষর, তিনটে পাঠ করলে কটা নেকি হয়ে যাবে? তিরিশ খানা নেকি হয়ে যাবে। এতটুকু পড়ে আল্লাহু আকবার। কোরআন যারা পড়ে না তারা হয়তো বলবে, এত নেকি কি নিয়ে বা কি হবে হুজুর, নেকি নিয়ে কি হবে কেয়ামতে বুঝবেন। পানির কি মূল্য আছে মরুভূমিতে বুঝবেন, মরুভূমিতে যান পানি না নিয়ে, হ্যাঁ তখন বুঝবেন পানির মূল্য কি, পানির কদর কি, তখন যখন নেকির অভাব হবে। আর যখন মা ছেলেকে দেখে পালাবে, ছেলে মাকে দেখে পালাবে, বাপ বেটাকে দেখে পালাবে, বেটা বাপকে দেখে পালাবে, ভাই ভাইকে দেখে পালাবে, বন্ধু বন্ধুকে দেখে ছুটবে, তাই না? যদি কিছু সাহায্য চায়, যদি কিছু করতে হয়, এখানে হেল্প করার জায়গা না, এখানে সবাই সবাইকে দেখে ছুটবে পালাবে, কেউ কাউকে সাহায্য করবে না। সেই সময় বুঝবেন নেকির কি প্রয়োজন আছে। অতএব যদি আপনি কোরআন শিখেন, এক আয়াত দু আয়াত করে শিখুন, শেখার ব্যবস্থা আছে যেখানে, আমি বলছি, আমি সবাইকে বলি যে সৌদি আরবে যে ব্যবস্থাটা আছে, যে সুযোগটা আপনারা পান দেশে গিয়ে পাবেন না, এই সুবর্ণ সুযোগ দেশে গিয়ে হবে না। অতএব এখানে যেটুকু সময় এসেছেন, মানলাম যে আপনি পয়সা কামাতে এসেছেন, পয়সা কামান সমস্যা নেই, কিন্তু পয়সা কামানো ছাড়া যে সময় আপনি ব্যয় করছেন, নষ্ট করছেন, এবং আল্লাহর কাজে ব্যয় করছেন না, আখেরাতের কাজে ব্যয় করছেন না, দুনিয়ার কাজে সবসময় ব্যয় করছেন, ঠিক আছে, তাও আমি বলবো না যে দুনিয়ার কাজ ছেড়ে আসুন, আমি বলছি না, কিন্তু আপনি দুনিয়ার কাজেও নেই, তখন অন্তপক্ষে দিনের কাজে এসে যদি আপনি এক কোরআনের দুটো আয়াত শিখতে পারেন, তো একটা হরফের বিনিময়ে দশখানা নেকি, আল্লাহ আকবর। এরকম সুযোগ হেলায় হারানো কোন জ্ঞানী মানুষের উচিত না, কোন জ্ঞানী মানুষের এত এত স্বভাব নষ্ট করা মোটেই উচিত না। শেষকালে আর একটা কথা বলি, কোরআন মুখস্থ পড়া বেশি ভালো না কোরআন দেখে পড়া বেশি ভালো? হাফেজ সাহেবের মুখস্থ আছে, গড় গড় গড় গড় পড়ে যাবেন, পড়তে পারেন, তবুও কোরআন হাতে নিয়ে পড়াটা বেশি ভালো। এই জন্য হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররাহু ইউহিব্বাল্লাহু ওয়া রাসূলুহু ফালইয়াকরা ফিল মুসহাফ, যে ব্যক্তি এই কথাতে আনন্দিত হয় যে আল্লাহ এবং তার রাসূল তাকে ভালোবাসবেন, আল্লাহ এবং তার রাসূল তাকে ভালোবাসবেন, যে ব্যক্তি চায় তার উচিত সে যেন মুসহাফ দেখে কোরআন পড়ে। অতএব মুসহাফ ধরে কোরআন পড়ুন, এখানে ভালো সুযোগ আছে, নামাজ পড়তে এলেন একটু আগে আগে আসার চেষ্টা করুন, আজানের আগে না হলেও আজানের পরে মোটামুটি 15-20 মিনিট সময় দেওয়া হয়। আপনি সুন্নতটা পড়লেন, বসে আছেন, এখানে মাশাআল্লাহ দেখছেন সামনে কোরআন রাখা আছে, এখানে মসজিদের সামনে সামনে কোরআন রাখা আছে, হাত বাড়ালেই কোরআন পাওয়া যায়, দেশের মসজিদগুলো তো আছে, ওই উপরে তোলা আছে, কোন কোন মসজিদে তো আবার কি করে আপনার আলমারিতে বন্ধ থাকে, হ্যাঁ তাক বন্ধ থাকে, কোন কোন মসজিদে হ্যাঁ শুধু ময়লা লংরা টুপি লাগানো আছে, কোন কোন মসজিদে যদি আপনি কোরআন পড়তেও যান তো ধুলো ঝেড়ে পড়তে হবে, ধুলো ও বাবা হাত দেওয়াই যায় না, আপনার কাপড় খারাপ হয়ে যাবে, ঠিক না ভুল? আমি চেষ্টা করেছি কোন কোন মসজিদে গিয়ে জুমার দিনে, বিশেষ করে এখানে দেখেছেন জুমার দিনে কি করা হয়, জুমার দিনে যাই হোক 2 রাকাত 4 রাকাত সুন্নত পড়ে মানুষ বসে থাকে না, কি করে, যে কোরআন পড়তে জানে সে কোরআন পড়ে, বিশেষ করে জুমার দিনে সূরা কাহাফ পড়তে হয়, তো সূরা কাহাফটা পড়ে, আমার দেশের পরিবেশে নেই, আমার দেশের পরিবেশে এলো, এসে হয়তো 2 রাকাত 4 রাকাত সুন্নত যা হোক কাবলাল জুমা কি বলে সব পড়লো, পড়ার পর ঘর গুঁজে বসে গেল, কেউ ঢুলতে লাগলো, এভাবে ঘুমাতে লাগলো, বাস হয়ে গেল, আর জানি না কেউ তসবি পড়ে কিনা, কোরআন পড়ার অভ্যেসটা নেই ইল্লা মাশাআল্লাহ, যদি কারো থাকে কেউ জানে। এখানে দেখেছেন কোরআন সামনে, হাতের সামনে থাকলে মানুষের পড়তেও ইচ্ছা হয়, এখানেও আমি দেখেছি ভিড় যেদিন বেশি হয়ে যায় ওই সামনে কোরআন আছে উঠতে ইচ্ছা হয় না, লোকে ডিঙ্গি ডিঙ্গি যাবো কোরআন আনতে, সত্যি খারাপ, কিন্তু সামনে যখনই থাকবে তখনই হাতটা বাড়িয়ে নিয়ে সেটা পড়তে শুরু করবে। আর আমাদের দেশে মসজিদগুলো সংকীর্ণ হয়, এইভাবে কোরআন রাখার জায়গাও থাকে না, মানে সিজদা হয় তো একবারে শেষ দেওয়ার, দেখেছেন তো, পয়সা টাকা পয়সা কম, মসজিদ ছোট ছোট বানানো, আর এখানে মাশাআল্লাহ যেখানে এক কাতার নামাজ সেখানে 5 কাতারের মসজিদ বানিয়ে দেয়, তাই না? তো এটাও সমস্যা আছে, এই জন্য যদি দেশের মসজিদগুলোকে বড় বানিয়ে বা সামনে দেওয়ালে যদি তাক রাখা হয় এমন সিস্টেম করে যে মানুষ শূন্য পড়েই যেন হাত বাড়িয়ে কোরআনটা নিতে পারে, তাহলে দেখবেন পড়ার সংখ্যাটা বাড়ছে। তো মুসহাব নিয়ে আপনি কোরআন পড়ুন, একটু আগে আগে মসজিদে এসে সুন্নত পড়ে বসে থাকবেন না, কোরআনটা নিয়ে পড়ুন, যারা শিখছেন তারা ওই সময়ও শিখতে পারেন, আস্তে আস্তে দুটো একটা করে হরফ উচ্চারণ করে যখনই সন্দেহ হবে পরে কাউকে জিজ্ঞাসা করে নেবেন। এইভাবে আপনি কোরআন শিখলে নিশ্চয়ই আপনি শ্রেষ্ঠ মানুষ, আর হাফেজ সাহেবরা তো বটেনি, তাদের শ্রেষ্ঠত্বের কথা বলার কোন অপেক্ষাই রাখে না, বলার অপেক্ষা থাকে না, বরং যারা কোরআন এখনো শেখেননি তাদেরকে শেখার জন্য উদ্বুদ্ধ করে এই কথা উদ্দেশ্য ছিল আজকে। আগামীতে ইনশাআল্লাহ কিভাবে কোরআন শিখবেন, কিভাবে কোরআন তেলাওয়াত করবেন ইত্যাদি আমরা জানব শিখব। আজকে এই পর্যন্তই, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা কোরআনকে ঠিকমতো শিখতে পারি, পড়তে পারি। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।